আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আজকের আলোচনায় কিছু আদব শিখব হাই ও হাঁচির ব্যাপারে। হাই তুললে কি করতে হয় আর হাঁচি দিলে কি করতে হয়, হাঁচির অপর নাম কি কি বলা হয়, ছিঁকি বলেন আপনারা? হাঁচিকে ছিঁকি বলেন, হাঁচি বলে ছিঁকিও বলে। ছিঁকিটা অবশ্য হিন্দি শব্দ, যাই হোক ভারতের লোকেরা হয়তো বলে। তো হাই ও হাঁচির আদবে আমরা কি জানব? আলস্যজনিত কারণে মানুষের হাই ওঠে। হাই কেন ওঠে? যখন ভেতরে ক্লান্তি থাকে, অলসতা থাকে। কথায় বলে, বাংলাতে বলে, হাই এলো নিতে চলো ভাই শুতে। তার মানে ঘুম যখন সাধারণত আসে তখন মানুষের মুখ বেদানো হয়, হাই তোলা হয়। বিশেষ করে ইবাদতের সময় শয়তান মুসলিমের মনে আলস্য সৃষ্টি করে। আর যদি মনে করেন যে নামাজ পড়তে গিয়ে আপনার হাই আসছে, তার মানেই বোঝা যাচ্ছে যে শয়তান আপনাকে দেবে না। ওই যেমন ঘুমের সময় ঘুমিয়ে থাকেন না, আপনি চেষ্টা করেন উঠবো আর শয়তান বলে না না এখন অনেক রাত আছে, শো শো শো। বিশেষ করে যারা তাহাজ্জুদ গোজার, তাহাজ্জুদ পড়তে উঠবে। আজান আজান হলে তো সমস্যা নেই, তখন আপনি নিজেই বুঝবেন যে আজান হয়ে গেছে, এবার উঠতে হবে। তবুও যারা ফজরের নামাজ পড়ে জামাতে, তারা তাদেরকে শয়তান বলে এই তো আজান হলো, অনেক দেরিতে নামাজ হয়, 25 মিনিট দেরি করে, একটু পরে উঠবি। দিয়ে একটু পরে যেমনি রেস্ট নিতে যায় আর বাস, আবার ঘুমিয়ে যায় এমন ঘুম যে আবার 1 ঘন্টা পার হয়ে যায়, তার জামাত ছুটে যায়। শয়তান চায় যাতে করে সে নিজের দল ভারী করতে পারে এবং আপনাকে আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে সরিয়ে নিতে পারে। আল্লাহর বান্দা হাই তোলাকে আল্লাহ তাআলা বান্দার হাই তোলাকে পছন্দ করেন না। বান্দা হাই তুলুক এটা পছন্দ করেন না। কেন পছন্দ করেন না? অথচ আল্লাহ তাআলা সৃষ্টি, তাই না? সৃষ্টি তো আল্লাহ তাআলারই, কিন্তু তিনি চান না যে বান্দা হাই তুলুক, অপছন্দ করেন। কেননা এটা শয়তানের পক্ষ থেকে। আর শয়তান পছন্দ করে কেন? যেহেতু ইবাদতে আলস্য হবে আর তাতে সে খুশ হবে, আর সেই জন্য হাই তোলার আদব রয়েছে ইসলামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল উতাস, আল্লাহ তাআলা ছিঁকিকে বা হাঁচিকে ভালোবাসেন, পছন্দ করেন। ইয়াকরাহু তাসাউব, আর হাইকে অপছন্দ করেন। ফাইজা আতাসা আহাদুকুম ওয়া হামিদাল্লাহ তাআলা কানা হাক্কান আলা কুল্লি, যদি কেউ ছিঁকি দেয় বা হাঁচি দেয় তাহলে কি করতে হবে? সেটা বলা হচ্ছে যে যখনই হাঁচি দেবে তখন কি বলবে? আলহামদুলিল্লাহ। মনে মনে বলবে না সশব্দে বলবে? যদি সামনে কেউ থাকে জবাব দেওয়ার মতো তাহলে আপনি সশব্দে বললেন, আর যদি কেউ না থাকে তো আপনার কে বলবে? তখন জোরে বলার প্রয়োজনীয়তা নেই, শোনাবার জন্য আপনাকে বলতে হবে। যেন বলা হয় লাফজিন মাসমুয়, তার মানে এমন ভাবে বলবেন যেন লোকে যারা আছে আশেপাশে শুনতে পায়, তাহলে শোনার পরে তারা জবাব দেবে। যেমনি আপনি আলহামদুলিল্লাহ বললেন, কানা হাক্কান আলা কুল্লি মুসলিম সামিআ ওয়া ইয়াকুলু লাহু ইয়ারহামুকাল্লাহ, যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। আলহামদুলিল্লাহ যদি না শুনতে পায় তাহলে কি বলবে? না, আলহামদুলিল্লাহ শুনতে পেলে তবেই বলবে। ওয়া আম্মা তাসাউব ফা ইন্নামা হুয়া মিনাশ শাইতান, আর হাই হলো শয়তানের পক্ষ থেকে। ফাইজা তাসাআব আহাদুকুম ফালইয়ারুদ্দহু মাসতাতা, যদি কারো হাই আসে সে যথাসম্ভব তা দমন করার চেষ্টা করবে, তার মানে হাই উঠতে দেবে না, কারণ শয়তানের পক্ষ থেকে আসছে তো, আর শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হবে, তাই না? অতএব আপনি চেষ্টা করবেন যাতে হাইটা না উঠে। ফাইজা ফাইন্না আহাদাকুম ইজা তাসাআব দাহাকা মিনহু শাইতান, কারণ যখন তোমাদের কেউ হাই তোলে, হাই যখন তোলে তখন তা দেখে শয়তান হাসে। কেন শয়তান হাসে? যেহেতু তার ইঞ্জেকশন কাজে লেগেছে, তার যে প্রলোভন, তার যে প্ররোচনা, তার যে বুদ্ধি কাজে লেগেছে, তার মধ্যে আলস্য সৃষ্টি করছে, এটা কাজে লেগে দেখে হাসবে না? অবশ্যই হাসবে। আরেকটি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা তাসাআব আহাদুকুম ফালইউমসিক বিয়াদিহি আলা ফিহি, তোমাদের মধ্যে যার হাই ওঠে সে যেন হাই ওঠার সময় যদি দমন করতে হয়, দমন করতে না পারে তাহলে যেন মুখে হাত রেখে না, ডান হাত হোক বাম হাত হোক সমস্যা না, কিন্তু বাম হাত হওয়াই ভালো। এবার বাম হাত যদি আপনার নোংরা থাকে এইভাবে, আপনি যেভাবেই হোক মোট কথা মুখে আপনি, এখানে কিন্তু ডান বাম হাতের কথা বলা হয়নি, ডান হাত হোক বাম হাত হোক আপনি মুখে রেখে নেবেন, কিংবা কাপড়ও রাখতে পারেন এইভাবে, এইভাবে কাপড় রাখতে পারেন। ফাইন্না শাইতানা ইয়াদখুল, কারণ যদি তুমি মুখে হাত না দাও কাপড় না রাখো তাহলে শয়তান ভিতরে প্রবেশ করে যাবে, মুখের ভিতরে প্রবেশ করে যাবে। হাই আছে অলসতা ও জড়তার কারণে, আর এসব আছে শয়তানের কাছ থেকে। সুতরাং শয়তানের এই চক্রান্তকে যথাসাধ্য রোধ করা উচিত, তাতে শয়তান রাগান্বিত হয়। আর কেউ যখন আলস্য প্রকাশ করে হা হা হা হো, দেখবেন অনেকে আছে ও এরকম করে না, শব্দ করে, এই শব্দটা আরো খারাপ। একে তো মুখে হাত দিলেন না, তার উপরে আপনি হো হা হা হা করে শব্দ করছেন, এই শব্দ করাটা আরো খারাপ। তখন শয়তান নিজের কাজের সফলতা দেখে হাসে, নিজে চেষ্টা করলো তো যে ওর হাই উঠুক, ওর ভিতরে অলসতা আসুক, সে নিজের কাজের অলসতা কি বলে প্রচেষ্টার সফলতা দেখে হাসে। সুতরাং সে সময় শব্দ করে শয়তানকে হাসানো উচিত না। শয়তানের সাফল্য দেখে যে সে খুশ হয়, আনন্দিত হয়, তাকে আনন্দিত করা উচিত না। তাছাড়া লোকের সামনে মুখ খুলে হা হা করে হাই তুললে মুখের দুর্গন্ধ, মুখে একটা দুর্গন্ধ আছে না, বিশেষ করে খালি পেটে, বিশেষ করে আপনার সকালে উঠে, কিংবা অনেক লোক অনেক সময় কথা বলে না, মুখ বন্ধ রাখে, খাবার খায় না, তো তার মুখটা এমনিতেই কি হয়ে যায়, দুর্গন্ধময় হয়ে যায়। আবার কারো হারিস থাকে, দাঁতের রোগ থাকে, এক প্রকার দাঁতের রোগ আছে, সেই রোগের কারণে তার মুখটা পায়খানার মতো গন্ধ করে। সুতরাং সেই ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখা উচিত যে কারো সামনে যখন হাই তুলবেন তখন সেই দুর্গন্ধ যেন কারো নাকে গিয়ে না পৌঁছে, তাতে আপনার প্রতি তাদের মনে ঘৃণা সৃষ্টি হতে পারে। তাই সুন্দর ইসলামের এই সভ্যতার বিধান যে আপনি হাই তুললে পরে কি করবেন, মুখে আপনি হাত রেখে নেবেন অথবা কাপড় রেখে নেবেন। প্রকাশ থাকে যে হাই তোলার সময় পঠনীয় কোন দোয়া আমাদের বাদশা বলবে, হাই তোলার সময় কি দোয়া বলতে হয় বাদশা? হ্যাঁ, কেন অনেকে যে বলে অনেকে পেঁয়াজ দিয়ে ভাত খায়, তা বলি কামান খেতে হবে, কেন পেঁয়াজ দিয়ে ভাত খাওয়া কি হারাম? দেখছেন বাদশা কোন দিকে ছুটছে, কোন দিকে দৌড় দিচ্ছে, পেঁয়াজ দিয়ে ভাত খাওয়া হারাম না, কাঁচা পেঁয়াজ তখন খেতে হয় না যখন খেয়ে মসজিদে আসতে হয়, তাই না? তবে বিড়ি টানতে টানতে, সিগারেট টানতে টানতে মসজিদের দরজায় বিড়ি সিগারেট ফেলে মসজিদে ঢোকা যায়, তাই না? তাও ঢোকা যায় না, বিড়ি তো হারাম, পেঁয়াজ তো হালাল, হালাল জিনিস খেয়ে মসজিদে আসা নিষেধ, আর আপনি হারাম খেয়ে খেতে খেতে দুর্গন্ধময় হালাল, দুর্গন্ধময় হারাম, কোনটা বেশি খারাপ? নিশ্চয় এটা বেশি খারাপ। যাই হোক, আপনি কোথায় নিয়ে চলে গেলেন কথাটাকে, মোট কথা হাই তোলার সময় আউযুবিল্লাহ মিনাশ শয়তানির রাজিম, যদিও সেটা শয়তানের পক্ষ থেকে, তা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, পড়তে বলেননি, তেমনি লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তেও বলেননি। এই জন্য এই সময় যদি কেউ পড়তে হয় মনে করে পড়ে তাহলে কি হবে, সেটা বিরাত হবে। এবার চলুন হাঁচির ব্যাপারটা, ওই যে আগের হাদিসে উল্লেখ হয়েছে মহান আল্লাহ হাঁচিকে পছন্দ করেন, হাঁচি দিলে আল্লাহ তাআলা হাঁচি পছন্দ করেন, অতএব হাঁচিতে বান্দার কষ্টের লাঘব হয়। এই জন্য কি বলতে আলহামদুলিল্লাহ, আমরা হাঁচি দিলে আলহামদুলিল্লাহ কেন বলি? আলহামদুলিল্লাহ সাধারণত কোন ভালো কাজে বা আপনার কোন উপকার হলে আপনি কি আল্লাহকে বলেন, আল্লাহকে ধন্যবাদ দেন, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন, আলহামদুলিল্লাহ। তো এখানে কি এমন হয় যে আপনি আল্লাহর প্রশংসা করলেন? কি প্রশংসা কেন করলেন? শ্বাস পথে আটকে থাকা শ্লেষ্মা হাঁচির ফলে পরিষ্কার হয়ে যায়। যখন আপনি জোরে হাঁচি দেন না তখন রাস্তাটা কি হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, হার্টের ধমনী সহ অবরোধ মুক্ত ও উন্মুক্ত হয়। আর সেজন্য এর আদবে আল্লাহর প্রশংসা করতে হয়, এবং যেহেতু আল্লাহর রহমত না হলে হাঁচি না হওয়ার ফলে শ্বাসপথ রুদ্ধ হতে পারে অথবা একটানা সুরসুর করতে পারে, সুরসুর মানে ওই যে ভেতরে চুলকানি হয় সুরসুর করে, তাই যে হাঁচির পর আল্লাহর প্রশংসা করে তার জন্য শ্রোতাকে দোয়া করতে হয়। দোয়া কেন করতে হবে, ইয়ারহামুকাল্লাহ কেন বলতে হবে, যেহেতু আসলে আপনার সমস্যা আছে। আর এই সমস্যাতে বোঝা যায় যে সর্দি হতে পারে, যখন দেখবেন সর্দির পূর্বাভাস যাকে বলে, আবহাওয়ার পূর্বাভাস দেখেছেন বলে দেয় বৃষ্টি হবে, তেমনি সর্দির পূর্বাভাস হল কি, ঘন ঘন হাঁচি হাঁচি হওয়া। এই জন্য যে শুনে তাকে কি বলতে হয়, ইয়ার হামুকাল্লা, আল্লাহ তোমাকে রহম করুক যেন সর্দিতে সর্দিতে আক্রান্ত না হও অথবা সর্দিতে কষ্ট না পাও। যদি আপনি হাঁচি শোনেন তাহলে তো নিশ্চয়ই আগেই বলা হলো একটা হাদিস, তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস, মুসলিমের উপরে মুসলিমের পাঁচটা হক আছে। কে বলতে পারবে পাঁচটা হক, মুসলিমের উপরে মুসলিমের পাঁচটা হক আছে? হ্যাঁ আনিস ভাই, কি কি? সালামের উত্তর দেওয়া, সালাম দেওয়া না, সালাম দেওয়াটা সুন্নত, কিন্তু সালামের উত্তর দেওয়া, দুই নম্বর হাঁচি দিলে হাঁচির জবাব দেওয়া, আর তিন নম্বর দাওয়াত দিলে দাওয়াত কবুল করা, চার নম্বর রোগী হলে রোগীকে দেখতে যাওয়া, আর পাঁচ নম্বর জানাজায় অংশগ্রহণ করা। বাস এই পাঁচটা হল, অন্যান্য হাদিসে আরো পাঁচটা আছে, তো এখানে পাঁচটা কথা বলা হয়েছে। এই পাঁচটা হল মুসলমানের উপরে হক, বলা হয়েছে ওয়াজিব, এই ওয়াজিব পালন করা অবশ্য কর্তব্য। হাদিসে কথা উল্লেখ হয়েছে যে যে হাঁচি দেবে সে সশব্দে বলবে আলহামদুলিল্লাহ, আর যে তার আলহামদুলিল্লাহ বলা শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ মানে কি বললাম, আল্লাহ তাআলা তোমার প্রতি রহম করুন, আর আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহ। অনেকে বলে কিন্তু মানে জানে না, আমি আপনাকে দোয়া দিলাম ইয়ারহামুকাল্লাহ বলে, অথচ আমি মনেই আমার নেই যে আমি কি বললাম, তো দোয়ার কবুল হবে? যে দোয়ার মানে আপনি জানেন না, রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এর মানেই জানেন না, আমি আল্লাহর কাছে দোয়া করছি, হবে কবুল নাকি ওই রকম হবে, হুজুর আমার জন্য দোয়া করেন যেন ছেলে হয়, বিয়ে না করেই ছেলে, তো আপনি আল্লাহর কাছে কি চাইছেন তা জানছেন না, সেই ক্ষেত্রে আপনার দোয়া যে কবুল হবে তার কোন নিশ্চয়তা নেই। তাহলে ইয়ারহামুকাল্লাহ মানে কি হলো, আল্লাহ তোমার প্রতি রহম কর। অন্য এক বর্ণনার মতে হাঁচির পর আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল বলা যায়, কি বলতে হয়, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, অথবা আলহামদুলিল্লাহ পরে রব্বুল রব্বিল আলামিনও বলা যায়, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এতটাও বলা যায়। আপনারা এমনিতে জানেন যে কোন দোয়াতে বেশি বাড়তি করা উচিত না, জায়েজ না। যেমন যে জায়গায় বিসমিল্লাহ বলতে হয় সেই জায়গায় বিসমিল্লাহির রহমান রহিম বলা হবে না, বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সেখানে বিসমিল্লাহির রহমান রহিম আসসালাত বলা হবে না, যেখানে আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলেছেন বিসমিল্লাহ বলতে হবে, যেখানে বিসমিল্লাহির রহমান রহিম বলেছেন বলতে হবে, আলহামদুলিল্লাহ যেখানে বলেছে আলহামদুল বলতে হবে আলহামদুলিল্লাহ। কিন্তু যদি রাব্বুল আলামিন বেশি না থাকে তাহলে আপনি নিজের তরফ থেকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বাড়তি করতে পারেন না। বর্ণনায় আছে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলা যায় কখন, যখন আপনি হাঁচি দিচ্ছেন তখন। হাঁচির পর যদি হাঁচি দাতা আলহামদুলিল্লাহ না বলে তাহলে কি তার জন্য দোয়া করা যাবে ইয়ারহামুকাল্লাহ বলে? মনে করুন হাঁচি দিল কিছুই বলল না, আপনি কি ইয়ারহামুকাল্লাহ বলতে পারেন না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা আতাসা আহাদুকুম ফাহামিদাল্লাহ ফাশামিতুহ, যখন তোমাদের কেউ হাঁচি দেবে তখন সে আলহামদুলিল্লাহ বললে তাহলে তোমরা তার জবাবে কি বলো, ইয়ারহামুকাল্লাহ বল। ফাইল্লাম ইয়াহমাদিল্লাহ ফালা তুশাম্মিতু, যদি সে আল্লাহর প্রশংসা না করে আলহামদুলিল্লাহ না বলে তাহলে তোমরা তার জবাবে কি বলো না, ইয়ারহামুকাল্লাহ বলো না। হামদ শুনতে না পেয়ে ঠোঁট হেলানো দেখে যদি বোঝা যায় যে সে আলহামদুলিল্লাহ বলছে তাহলে তার জন্য দোয়া করতে হবে। ওই দূরে বসে আছে হয়তো বেশি জোরে বললো না, কিন্তু আপনি বুঝলেন যে হাঁচির পরে মানে বলেছে কিছু বলেছে, তখন আপনি আন্দাজেই তাকে ইয়ারহামুকাল্লাহ বলতে পারেন। পক্ষান্তরে হামদ বলার জন্য হাসিদাতাকে স্মরণ বা উপদেশ দেওয়া বিধেয় নয়। এই আলহামদুলিল্লাহ বলো, এটা বলা কি ঠিক? বিধেয় নয় এটা। অবশ্যই তাকে শিক্ষা দেওয়ার জন্য বলতে পারেন, শিক্ষা দিলে এটাই বলতে হয়, আলাদা কথা। এই হাসি দিলে তুমি আলহামদুলিল্লাহ বলে না, না এরকম ঠিক না। অতঃপর যে হাঁচি দিয়েছে সে নিজের জন্য দোয়া করতে শুনলে ওই ব্যক্তির জন্য আবার দোয়া করবে। কে? যে হাঁচি দিয়েছে সে, সে তো আলহামদুলিল্লাহ বলেছে। তারপর যখন শুনলো যে আমার জন্য বেচারি দোয়া করলো ইয়ারহামুকাল্লাহ, তখন সে কি দোয়া করবে? সে আবার দোয়ার বদলে দোয়া করবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম, আল্লাহ আপনাকে হেদায়ত করুন এবং আপনার অন্তরকে কি করুন, সংশোধন করুন। হাঁচিদাতা যদি কাফের হয়, হুজুর কাফের হলো, কাফের হয়, কাফের হওয়া সত্ত্বেও সে হাঁচি দিল এবং আলহামদুলিল্লাহ বলল, হতে পারে এমন কোন কাফের হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলল, যেমন সালাম দেয়, বিসমিল্লাহ বলে, তাহলে কি হবে? তার জবাবে উক্ত দোয়া বলা যাবে। কি দোয়া? ইয়াহদিকুমুল্লাহ, ইয়ারহামুকাল্লাহ না, কি বলতে হবে? হেদায়তের দোয়া। আপনি কাফের জন্য হেদায়তের দোয়া দিতে পারেন, আল্লাহ তোমাকে হেদায়ত করুক, ঠিক আছে, কিন্তু রহমের দোয়া করা যাবে না, মাগফিরাতের দোয়া, ক্ষমা প্রার্থনা দোয়া করা যাবে না। অতএব কাফের যদি আলহামদুলিল্লাহ বলে, তখন আপনি বলবেন ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। আবু মুসা বলছেন, ইয়াহুদ কানাল ইয়াহুদ ইয়াতাআসুনা ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াহুদীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাঁচি দিত। ইয়ারজুনা ইয়াকুল লাহুম ইয়ারহামুকুমুল্লাহ, তারা আশা করত যে নবী, মানে অনেকে তো মনে মনে স্বীকার করত নবী খালি আমাদের বংশের নয় বলে আমি মানতে পারছি না, অনেকের মধ্যে এই শয়তানি থাকে, জানি কিন্তু মানব না, ওকে যোগ্য মরল কিন্তু আমি মরল বলে মানব না। এটা জানত যে মোহাম্মদ আমাদের জন্য বদ্দোয়া করে ধ্বংস হয়ে যাব, কিন্তু মোহাম্মদকে নবী বলে মানত না, স্বীকার করত না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আশা করত কি, যে আমরা মোহাম্মদের কাছে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলি, দেখি আমাদের জন্য দোয়া করছে কিনা, আর তারা চাইত যে আল্লাহ রাসূল যেন তাদের জন্য দোয়া করেন। তো যখনই তারা বলত আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বলতেন, ইয়াহদিকুমুল্লাহু ওয়ায়ুসলিহ বালাকুম, ইয়াহদিকুমুল্লাহু ওয়ায়ুসলিহু বালাকুম, আল্লাহ তোমাদেরকে হেদায়ত করুক এবং তোমাদের অন্তরকে সংশোধন করুক, তার মানে তোমরা মুসলমান হও। এই দোয়া দেওয়া চলবে। হাঁচির সময় মুখে হাত অথবা কাপড় রেখে যথাসম্ভব শব্দ কম করুন। হাচ্ছি করে যখন খুব জোর দেখবেন, এক এক সময় আমার মসজিদে একটা লোক আছে, মসজিদ কাঁপিয়ে তোলে, দেখেছেন, শুনেছেন, মসজিদ কাঁপিয়ে তোলে, আবার তারপরে যে আলহামদুলিল্লাহটা বলে সেটা আরো জোর, আরো জোর আলহামদুলিল্লাহ। আরে ভাই, এগুলো হচ্ছে বাড়াবাড়ি, এগুলো হচ্ছে বাড়াবাড়ি। তো বেশি জোর শব্দ করবেন না, মুখে হাত রাখবেন কিংবা এভাবে কাপড় রেখে নিয়ে আপনি হাঁচি দেবেন, আর শব্দ যথাসম্ভব আপনি কম করবেন, যাতে মজলিসে আপনার হাঁচির শব্দে লোকেরা চমকে বা বিরক্ত না হয়ে যায় এবং আপনার নাক বা মুখ থেকে সবেগে নির্গত শ্লেষ্মা অথবা থুতু অপরের গায়ে গিয়ে ছিটে না লাগে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আতাসা ওয়াদা ইয়াদাহু আও সাওবাহু আলা ফিহ ওয়া খাফাদা আও গাদদা বিহা সাওতা, আল্লাহ রাসূল যখন হাঁচি দিতেন তখন নিজের হাত অথবা কাপড় মুখে রেখে নিতেন এবং যথাসম্ভব আওয়াজ কি করতেন, কম করতেন, আওয়াজ কম করতেন। আচ্ছা, যদি কেউ বারবার হাঁচে, হাঁচি হাঁচি করতেই আছে, কতবার জবাব দিতে হবে? তিনবার, তিনবারের বেশি হলে আর দিতে হবে না, তখন বলতে তোমাকে সর্দি লেগেছে, তাই না? সুতরাং এটা জানবেন যে তিনবার আলহামদুলিল্লাহ বলল, তিনবার আপনি ইয়ারহামুকাল্লাহ বললেন, তারপরে যদি হেঁচেই যায় আর দোয়া করে আর বলার দরকার নেই। আচ্ছা, নামাজের ভিতরে যদি হাঁচি আসে, নামাজ পড়ছেন আর ওই সময় হাঁচি করলেন, তাহলে আলহামদুলিল্লাহ বলা যাবে কিংবা এর বদলে একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা, এই দোয়াটা বলতে হয়। আর এর জবাবে কিন্তু ইয়ারহামুকাল্লাহ বলা যাবে না, কারণ এর ইয়ারহামুকাল্লাহ এটা হচ্ছে মানে আপোষে কথাবার্তা হয়ে গেল, এই জন্য জবাবে জবাব দেওয়া যাবে না, কিন্তু আলহামদুলিল্লাহর জন্য এটা বলা যাবে? সাহাবি বলছেন যে আমি নামাজে এলাম, আমি হাঁচি দিলাম, হাঁচি দেওয়ার পর আমি এটা বললাম, কোনটা? আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তাইবান মুবারাকান ফিহি মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। তারপরে জোরে বলে ফেলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিরে বলছে, এই কে দোয়াটা বললে? রাব্বানা লাকাল হামদ হামদান কাসিরান, এই দোয়াটা কে বলল? কেউ বলে না, ভয় ভয় হয়ে গেছে। দ্বিতীয়বার বললেন, কে বলল বলো। তৃতীয়বার যখন বলল, বললেন যে কে বললে, সে ভুল কথা বলেনি বা কে বললে বলো, তখন রিফা নামক সাহাবি তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ আমি বলেছি। তো বললেন যে আমি দেখলাম 30-এর অধিক ফেরিস্তা প্রতিযোগিতা করছিলেন কে এই দোয়াটা আল্লাহর কাছে আগে পৌঁছাবেন। কত সুন্দর দোয়া! এই দোয়া সবারই শিখে নেওয়া উচিত। বিশেষ করে এই দোয়া কখন বলতে হয়? নামাজে বলতে হয়। কখন? সামি আল্লাহ লিমান হামিদা বলার পর রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ, কিংবা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপরে আর আছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। এই যে দোয়া, এই দোয়াটা আপনার নামাজের ভিতরে বলতে হয়। এই হল মোটামুটি হাই ও হাঁচির আদব। আপনি নামাজে থাকলে আপনি এই দোয়াটা পড়বেন, কিন্তু আপনার আলহামদু শুনে অন্য কেউ কিন্তু ইয়ারহামুকাল্লাহ বলতে পারবে না, কারণ ওখানে শেষ। নামাজের ভিতরে বুঝতেই পারছেন, নামাজের ভিতরে সবকিছু বলা যায় না। নামাজের ভিতরে এখানে বলা হয়েছিল, একজন ইয়ারহামুকাল্লাহ বলেছিল, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন যে ইন্নাস সালাতা লা ইয়াসলুহু ফিহা কালামুন নাস, নামাজ এমন যে এর ভিতরে মানুষের কথাবার্তা বা এক অপরকে দোয়া দেবে এটা জায়েজ না, বরং এর ভিতরে তাসবিহ তাহলিল আছে, যে দোয়া দরুদ আছে সেগুলো পড়ো, আর আপোষের কথাবার্তা বলো না। তো নামাজ পড়তে পড়তে কি কথা বলা যাবে? নামাজ পড়তে পড়তে কি কথা বলা যাবে? নাকি ওই যে ঈদের নামাজ পড়তে গিয়েছিল তিন বন্ধু, পাঁচ অক্টের নামাজ পড়ে না, ঈদের সময় নতুন প্যান্ট সেলাই করে প্যান্ট শার্ট পরে ঈদের নামাজ পড়তে গেছে। যারা নতুন তাদের জন্য বলছি, পুরনোরা বহুবার শুনেছেন। গিয়ে তিন বন্ধু পাশাপাশি দাঁড়িয়ে আছে, যে একজন যেমনি সিজদা করতে গেছে আর পট করে হাঁটুর কাছে প্যান্টটা সেলাই কেটে গেছে, শব্দ হয়েছে। তখন বলছে, গালি দিয়ে বলছে, গালিটা আমি বলছি না, বলছে দর্জিকে বললাম একটু ঢিলে ঢালা করে সেলাই করবি, টাইট করে দিয়েছে। তখন পাশের বন্ধু বলছে, এই নামাজ পড়তে পড়তে কথা বলতে হয় না। তখন তৃতীয় বন্ধু বলছে, তুই তো বললি। তিনজনের মধ্যে কার নামাজ সহি, কার নামাজ বাতিল? কেন? একজন তো বলল, তুই তো বললি, সমস্যা কি? তার মানে তিনজনেই কথা বলল। এই জন্য কথা মোটেই বলা যাবে না। এইভাবেই জুমার খোদবা চলছে, অনেক মানুষ দেখবেন জুমার খোদবা চলছে সেই সময় কথা বলে, গির গির গির গির করে, অনেকে তো ফুল আঁকে, অনেকে তো যাই হোক, কিন্তু কথা বলে। কথা বললে যদি কেউ কথা বলে, তাকে যদি কেউ বলে চুপ, শুধু এই শব্দটা কি বলবে? চুপ। তার মানে এই সময় কথা বলতে হয় না, চুপ করো, তাহলে তারও জুমা বাতিল হয়ে যাবে। ইশারাতে যদি কেউ বলে, তবুও ইশারাও ঠিক না, একান্ত জরুরি না হলে ইশারা করা যাবে না। যদি ইশারাতে কেউ বলে বা সেটাও জরুরি না হলে ইশারা করাও ঠিক না, কারণ নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে ইশারা করা যায়, বুঝতে পারছেন? নামাজ পড়তে পড়তে জরুরি হলে ইশারা করা যায়, নামাজ পড়তে পড়তে জরুরি হলে আপনার মুখের শব্দ করা যায়। মনে করুন আপনি রুমে নামাজ পড়ছেন, আর পাশ থেকে পাশের রুমে হেলাল হেলাল হেলাল, এবার তো নামাজ পড়ছে কথা বলতে পারবে না, তখন কি করে এরকম শব্দ করবে? তার মানে বুঝিয়ে দেবে যে আমি আছি। যদি ফরজ নামাজ হয় তাহলে জোরে দেবে, আলাদা কথা, কিন্তু বিশেষ করে গলা সারা দিয়ে বুঝিয়ে দেবে যে আমি এখানে আছি। তো এগুলো সমস্যা নেই। যেমন নামাজ পড়ছেন আর আপনার কিবলার দিকে দরজা আছে, দরজা আছে কিবলার দিকে, এবার কেউ দরজা ধাক্কা দিচ্ছে, খুলছেন না, আপনি নামাজ পড়ছেন আবার ধাক্কা দিচ্ছে, তখন যদি সামান্য আগিয়ে গিয়ে দরজাটা খুলে দেন, আবার পিছিয়ে এসে নামাজ পড়েন, তাতেও সমস্যা হবে না। এই ছোটখাটো কাজগুলো সমস্যা নেই। যেমন আপনি নামাজ পড়ছেন, আপনার বাচ্চাটা কেঁদে উঠল, তো আপনি কোলে নিতে পারেন, বাচ্চাটা আগুনে হাত দিতে যাচ্ছে, আপনি তাকে সরিয়ে নিতে পারেন, একটা সাপ চলে এলো আপনার মুসাল্লাতে তাকে মারতে পারেন, এগুলো মানে প্রয়োজনে বৈধ বলা হয়েছে। আপনারা সালাতে মুবাশশির যারা পড়েছেন তারা এসব জানবেন, নামাজ পড়তে পড়তে কি করা জায়েজ আর কি করা জায়েজ না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা যা শুনি তার উপরে আমল করি, যে সমস্ত আদব শিখছি সেই সব আদব শিখে যেন বা আদব হই এবং বেয়াদব হওয়া থেকে দূরে থাকি, কারণ মুসলিম মাত্রই হবে বা আদব, বেয়াদব না, বেয়াদবি থেকে যেন আমরা দূরে থাকতে পারি। সেই কামনা রেখে আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এর মানেটা কে বলতে পারবে? দেখি আমাদের বাদশাহ বলতে পারলে সব প্রজারা বলতে পারবে, রাজা বললে প্রজারা অবশ্যই পারবে। হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা মানে কি? ওয়া কিনা আযাবান নার না, শুরু থেকে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এর মানে কি? দেখছেন, অথচ এই দোয়া ডেলি পড়ে। এমনি করে আমার মনে হয় যেন এখানকার বারোয়ানা নাকি 98% লোক জানে না, দুইজন তিনজন বড় জোর বলতে পারবে। দেখি কে কি জানে, হাত তোলেন তো দেখেন, মাত্র 4 জন। এবার কিছু কিছু জানলে তো হবে না, যে সত্যি মানেটা জানেন, যিনি সত্যি জানেন তিনি হাত তোলেন ঝেড়ে, দেখি কজন জানে, কই? এই তো 3 জন কি 4 জন। তাহলে আমরা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া কেউ এমন নেই যে পড়ি না, কিন্তু দুঃখের বিষয় কি পড়ি তা জানি না। আমি চিনি পিঠে বই, কিন্তু চিনি মিষ্টি নাকি লবণাক্ত না তিক্ত আমি তাই জানি না। বুঝতে পাচ্ছেন, গাধাটা আমি বললাম না, বুঝতেই পাচ্ছেন গাধা বলে খারাপ লাগবে তাই না? হ্যাঁ, চিনির বলদ বলা হয়, যে বইছি কিন্তু জানি না যে চিনি মিষ্টি না তেতো। তো এই হচ্ছে মুশকিল। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে দুনিয়াতে হাসানা দাও, হাসানা মানে ভালো জিনিস, মঙ্গল দাও, কল্যাণ দান করো, ভালো বাংলা বললে না, হ্যাঁ ভালো জিনিস দাও, যেটাই ভালো সেটাই আমরা চাই। ওয়াফিল আখিরাতি হাসানা, আর আখেরাতেও আমাদেরকে ভালো জিনিস দাও। আখেরাতে ভালো জিনিস কি? জান্নাত বললেই হবে, হুর দাও, গাছ দাও, ফল দাও, এসব বলার দরকার নেই, খালি জান্নাত বললেই তো হবে তাই না? বাস আখেরাতে ভালো জিনিস দাও, কি ভালো জিনিসটা কি? আখেরাতে ভালো জিনিস দাও মানে হচ্ছে আখেরাতে আমাদেরকে জান্নাত দাও। সুতরাং ওয়া কিনা আযাবান নার, আর জান্নাত দিলেই তো জাহান্নাম থেকে মুক্তি পাবেন। তাও আপনি আল্লাহকে আবার বলছেন যে ওয়া কিনা আযাবান নার, আর আমাকে বা আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। এত সুন্দর দোয়া যদি কেউ মানে না জানে, তাহলে পরে চিন্তা করেন যে কিভাবে আল্লাহ দোয়াটা কবুল করবেন। আপনি রব্বানা আতিনা পড়ছেন, অথচ আল্লাহ আল্লাহ জানছেন তার মানে, কিন্তু আপনি জানেন না, আপনার মনের ভিতরে নেই যে আমি কি চাইছি, আল্লাহ দেবেন? অতএব আল্লাহ তাআলা আমাদের কিছু দোয়া বুঝে, আসলে মানুষের চেষ্টা নেই, মানুষের চেষ্টা না থাকলে কি করা যায়। বেশ, তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।